الله أكبر الله أكبر আবার কোন জায়গায় আছে বলছেন, যখন আমরা এটা এটা পড়ি তখন আসে, এর চেয়ে বড় বেওকুফ আর কে হতে পারে? এছাড়া দেখেন আরেকটা কথা, যদি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এজন্য তারা জিন্দা থাকা কেলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু কাছে তিনি আসলে সাহাবায়ে কেরাম দাঁড়াতেন না, কেন দাঁড়াতেন না? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে খারাপ পেতেন, এখন এতে তারা আরো বড় বেয়াদবি করল। তাই যাই হোক, মিলাদ মাহফিল তো বিদাত, এর সাথে আকীদাগত দিক দিয়ে আরো অনেক কিছু আছে, হয়তো শিরকি হবে আর নয় বিদাত হবে, না আল্লাহর নাফরমানি হবে, কবিরা গুনাহ হবে। এই জশ্নে জুলুসকে সামনে রেখে বিভিন্ন জায়গায় থেকে পাকিস্তান, আমি একটু পূর্বে বলেছি আপনাদেরকে, নারী পুরুষ উভয় মিলিয়ে নাচানাচি করছে। যুবক যুবতী বলে ঈদে মিলাদুন্নবী, ইসলামে ঈদে মিলাদুন্নবী বলতে কিছুই নাই, কথা বললেন ভাই, দুটি ঈদ ইসলামে, আর একটা সাপ্তাহিক ঈদ। এমনি ভাবে জন্মদিবস মৃত্যুবার্ষিকী যত আছে এক দিবস ঠিক না, তাই আসুন আমরা সবাই সঠিক দিনে চলে আসি, যত বেদাত আছে সব বেদাত পরিত্যাগ করি। এছাড়া দেখেন এই আমলটি যে তারা ঈদে মিলাদুন্নবী করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেননি, অনেক করে এটা বের হয়েছে। যদি এটা ভালো হতো তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যদি ভালো হতো অবশ্যই আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম করতেন, সাহাবায়ে কেরাম করতেন না, ওরা সবাই করলেন, আমি আসলাম আর শুরু করে দিলাম, বললাম এটা নবীর মহব্বত। তার মানে হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে কম মহব্বত রাখতেন, বলেন আউযুবিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে কম মহব্বত রাখতেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে কম মহব্বত রাখতেন, আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে কম মহব্বত রাখতেন, আপনাদের এই বিশ্বাস নাকি? সারা দুনিয়া একদিকে আর আবু বকর একদিকে, সারা দুনিয়া আর মুসলমান একদিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিকে, দ্বিতীয় নম্বরে সারা দুনিয়ার মুসলমান একদিকে, যারা এইসব অনুষ্ঠানে শরীক ছিলেন এখন পরিত্যাগ করে হকের পথে চলে আসুন। এইসব আজিবাজিব কাজকর্ম যেগুলো নতুন নতুন করে আবিষ্কার করা হয়েছে বা আবিষ্কৃত হয়েছে, ওইসব আমল থেকে, বেদাতি আমাল থেকে, আল্লাহর নাফরমানি থেকে আমরা দূরে থাকি। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সব রকমের নাফরমানি থেকে বাঁচাও, আমিন, শিরক থেকে বাঁচাও, আমিন, বিদআত থেকে বাঁচাও, আমিন, ইয়া রাব্বানা আমাদেরকে মাফ করো, আমিন, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন, আল্লাহ আমাদের রোগীদেরকে শিফা দাও, আমিন, আল্লাহ আমাদের রোগীদেরকে শিফা দাও, আমিন, আল্লাহ আমাদের রোগীদেরকে শিফা দাও, আমিন, আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত নিয়ম মতো জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আমাদেরকে নেক বানাও, আমাদের বাচ্চাদেরকে নেক বানাও, আমাদের স্ত্রীদেরকে নেক বানাও, আমাদের মা বাবাদেরকে নেক বানাও, আল্লাহ আমাদের মা বাবা যারা জিন্দা আছেন তাদেরকে হায়াত তৈবা দাও, যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা ইগফির লানা রাব্বানা ইগফির লানা ওয়ালি ইখওয়ানা الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين بارك الله فيكم